কনিচুয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 18তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা, পথ বা রাস্তা হারিয়ে ফেলেছি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে একটি বইয়ের দোকানে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর আন্না আর তাদেরকে খুঁজে পেল না। আন্না কি করবে ভেবে পাচ্ছে না, তাই সাকুরাকে সে ফোন করে সাহায্য চাইল। চলুন তাহলে শোনা যাক 18তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা, পথ হারিয়ে ফেলেছি। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না সাকুরাকে বলল, মোশি মোশি সাকুরা সান। হ্যালো সাকুরা সান। মোশি মোশি, এই কথাটি বলা হয় কারোর সঙ্গে টেলিফোনে কথা বলার শুরুতে। সাকুরা সান, কার সঙ্গে কথা বলা হচ্ছে তা আন্না নিশ্চিত হয়ে নিচ্ছে, অর্থাৎ সাকুরা সান বলছেন তো। তাসকিতে কুদাসাই, দয়া করে আমাকে সাহায্য করুন। তাসকিতে কুদাসাই, এই কথাটির মধ্যে আছে তাসকেমাস, অর্থাৎ সাহায্য করা ক্রিয়াপদের তে রূপ তাসকিতে এবং কুদাসাই বা প্লিজ, যেটি অনুরোধ জানাতে ব্যবহার করা হয়। তাহলে সম্পূর্ণ কথাটি হল সাহায্য চাওয়ার অভিব্যক্তি, যা বিপদের সময় কারো সাহায্য চাইতে ব্যবহার করা হয়। চলুন একসঙ্গে অনুশীলন করা যাক। তাসকিতে কুদাসাই। আন্না আরো বলল, মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এটাই হল আজকের মূল বাক্য। মিচি অর্থ হল পথ বা রাস্তা, নি হচ্ছে অভিমুখ বা অবস্থান বোধক পার্টিকেল, মায়োত্তে শিমাইমাশিতা মানে হল হারিয়ে ফেলেছি বা ফেলেছে ইত্যাদি। মায়োত্তে কথাটি আসলে মায়োইমাস, অর্থাৎ পথ বা রাস্তা হারানো ক্রিয়াপদের তে রূপ। ক্রিয়ার তে রূপের পরে যদি শিমাইমাশিতা বলা হয়, তাহলে তার অর্থ দাঁড়ায় এই যে নিছক ঘটনাক্রমে বা অসতর্কভাবে ব্যাপারটি ঘটেছে। বাংলায় যেমন আমরা বলি করে ফেলেছি ইত্যাদি। তাহলে ক্রিয়ার তে রূপের সঙ্গে বলতে হবে শিমাইমাশিতা, তাই তো? হ্যাঁ তাই। আসুন আজকের মূল বাক্য পথ হারিয়ে ফেলেছি কথাটি জাপানিতে অনুশীলন করা যাক। লক্ষ্য রাখবেন মায়োত্তে কথাটি বলার সময় তয়ের উচ্চারণ দ্বিত্ব হবে। মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা। এবার শারমিন সান, আপনার জন্য একটা প্রশ্ন। মাচিগায়েমাস কথাটির অর্থ হল ভুল করা। যদি বলতে চান ভুল করে ফেলেছি, তাহলে এটি জাপানিতে কি হবে? চেষ্টা করে দেখি। মাচিগায়েমাস ক্রিয়াটির তে রূপ হবে মাচিগায়েতে, এর সঙ্গে জুড়তে হবে শিমাইমাশিতা। তাহলে পুরো কথাটি হবে মাচিগায়েতে শিমাইমাশিতা, ভুল করে ফেলেছি। একদম ঠিক বলেছেন। আমি তো এবার বলবো আপনি কোনো ভুলই করেননি। যাই হোক, এরপর সাকুরা আন্নাকে জিজ্ঞেস করল, ইমা দোকো, আপনি এখন কোথায়? ইমা মানে হল এখন, দোকো হচ্ছে কোথায়। আসলে এটি হল সংক্ষিপ্ত ও অমার্জিত অভিব্যক্তি। আপনি এখন কোথায় অবস্থান করছেন, এই সম্পূর্ণ কথাটির মার্জিত রূপ হবে ইমা দোকো নি ইমাসকা। আন্না উত্তরে বলল, মেনোমায়ে নি ইউবিন কিউকু গা আরিমাস, আমার সম্মুখে একটি ডাকঘর আছে। মে হচ্ছে চোখ, মায়ে কথাটির অর্থ সম্মুখে সামনে আগে, মেনোমায়ে কথাটির অর্থ দাঁড়ালো চোখের সম্মুখে অর্থাৎ আমার সামনে। নি পার্টিকেল দিয়ে অবস্থান প্রকাশ করা হচ্ছে। ইউবিন কিউক মানে হল ডাকঘর বা পোস্ট অফিস। না এটি কর্তা নির্দেশক পার্টিকেল। আরিমাস মানে হল আছে বা রয়েছে, বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আচ্ছা, পেছনে কথাটির জাপানি কি হবে? পেছনে অর্থ হল উশিরো। সাকুরা উত্তরে বলল, ওয়াকাত্তা বুঝতে পেরেছি, ওয়াকাত্তা মানে বুঝতে পেরেছি, এটি হল ওয়াকারিমাস অর্থাৎ বোঝা ক্রিয়াপদের তারূপ। ক্রিয়াপদের তারূপ দিয়ে ত তো বোঝায় অতীতকালের বা সম্পূর্ণ হয়ে যাওয়া ঘটনা, তাই না? ঠিক বলেছেন। শারমিন সান, আপনার মনে আছে তো কিভাবে ক্রিয়ার তারূপ গঠন করতে হয়? ওয়াকারি মাস ক্রিয়াটির ক্ষেত্রে প্রথমে মাস সরিয়ে ফেলতে হবে। এরপর মাস অংশের আগে যে সিলেবল আছে রি, এটাকে কি করা যায়? মাস অংশের আগের সিলেবল রি হলে তাও সরিয়ে ফেলতে হবে। এবার জুড়ে দিন তয়েত আকার তা, কাজেই এবার দাঁড়ালো ওয়াকাত্তা। সোকোনিতে, যেখানে আছেন সেখানেই থাকুন, বা আক্ষরিকভাবে সেখানে থাকুন। সোকোনি মানে ওইখানে, ওই স্থানে, সেখানে, বা এক্ষেত্রে যেখানে আপনি আছেন সেখানে। সোকো হচ্ছে সেখানে, ওই স্থান বা স্থানে, এবং নি পার্টিকেল দিয়ে অবস্থান প্রকাশ করা হচ্ছে। ইতে কথাটি ইমাস অর্থাৎ থাকা বা অবস্থান করা ক্রিয়াপদের তে রূপ। এই রূপটি পেতে কেবল মাস বাদ দিয়ে তে যোগ করে নিলেই হল। এখানে তো দেখছি কুদাসাই বা প্লিজ কথাটি বাক্যের শেষে নেই, তাই না? হ্যাঁ, নৈমিত্তিক বা অমার্জিত ভঙ্গিতে কথা বলার সময় এভাবে উজ্জ রাখা হয়। এবার চলুন আরো একবার শুনে নেওয়া যাক ১৮তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা, পথ হারিয়ে ফেলেছি। মোশি মোশি সাকুরা সান, তাসকেতে কুদাসাই, মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা। ইমা দোকো? মে নো মায়ে নি ইউবিন কিউকু গা আরিমাসু। ওয়াকাত্তা, সোকো নি ইতে। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজকের মূল বাক্য হল মায়ুত্তে সীমায় মাস্তা, অর্থাৎ পথ হারিয়ে ফেলেছি। অনুগ্রহ করে সীমায় মাস্তা কথাটির ব্যবহার বিস্তারিতভাবে বুঝিয়ে দিন। আসুন টিচারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, ক্রিয়ার তে রূপের পর যদি সীমায় মাস্তা কথাটি বলা হয় তাহলে অর্থ দাঁড়ায় যে ওই ক্রিয়ার কাজটি সম্পূর্ণ বা সমাপ্ত হয়ে গেছে এবং তার ফেরানোর বা আগের অবস্থায় আনার উপায় নেই। কোনো কিছু করতে ব্যর্থ হয়ে অনুশোচনা করার ক্ষেত্রেও প্রায়ই শিমাইমাশিতা কথাটির ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি একটি চীনামাটির থালা ভেঙে ফেলেছেন, বলাই বাহুল্য অনিচ্ছাকৃতভাবে। এখন ভাঙা ক্রিয়াটির জাপানি হল ওয়ারিমাস। লক্ষ্য করুন, এই শব্দে মাস অংশের আগে আছে রি, তাই এই ক্রিয়ার তে রূপ হবে ওয়াত্তে। এবার এর সঙ্গে জুড়ে দিন শিমাইমাশিতা, তাহলে পুরো কথাটি হল ওয়াত্তে শিমাইমাশিতা, যার অর্থ ভেঙে ফেলেছি। এভাবে নিছক অসতর্কভাবে কোনো কিছু ঘটে গেলে তার অভিব্যক্তি প্রকাশ করা যায়। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ ভঙ্গি প্রকাশ করে। এটা দিয়ে কি বোঝায়? এই ধন্যাত্মক শব্দটি দিয়ে কারো এরকম সম্বিধারণা অথবা আতঙ্কগ্রস্ত অবস্থা বোঝায় যেন একেবারে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গেছে। কিছুটা ভিন্ন এক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় এই শব্দটি। হ্যাঁ, এটি দিয়ে বোঝায় নির্দিষ্ট পরিস্থিতিতে কি করণীয় তা ভেবে না পেয়ে দিকবিদিক ছুটে চলা অবস্থা। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ উরো উরো এবং উরো উরো। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আমাকে বলা হয়েছে পথ হারিয়ে ফেললে আমি পুলিশ বক্সে গিয়ে সাহায্য চাইতে পারি। সেখানে থাকা পুলিশ কর্মকর্তা নাকি আমাকে মানচিত্র দেখিয়ে রাস্তা চিনিয়ে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল মিচি নি মায়োত্তে শিমাইমাশিতা, পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে ফেলা আন্না কি আর তার বন্ধু সাকুরা আর রড্রিগোর দেখা আবার পাবে? এটা জানবো আমরা ভাষা শেখার আগামী পর্বটিতে। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।